Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udhu billahi min shururi anfusina wa sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan 'abduhu wa rasuluh sallallahu alayhi wa ala alihi wa sahbihi wa man tabi'ahum bi ihsani ila yawmiddin amma ba'd amra ajke je bishoyti niye alochona korte jacchi inshallah সেটি হচ্ছে আল গুলু ফিস সালিহিন, সৎকর্মশীলদের ব্যাপারে বাড়াবাড়ি। সৎকর্মশীল বলতে আমরা এখানে বুঝাচ্ছি নবী রাসূল এবং নবী রাসূলের অনুসারীদের মধ্যে যারা নেককার, যাদের আমল উত্তম, যারা তাকওয়া সম্পর্ক পরহেজগার, যাদেরকে ওয়ালি বলা হয় অথবা আউলিয়া, তারা এবং নবী রাসূলগণ, এই সবাইকে আমরা বুঝাচ্ছি এই সৎকর্মশীল শব্দের দ্বারা। সৎকর্মশীলদের মর্যাদায় সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, এটি মানব জাতির ইতিহাসে তাওহীদ বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের উৎস। যুগে যুগে সৎকর্মশীলদের মর্যাদায় বাড়াবাড়ি, শিরক, বিদআত এবং অন্যান্য পথভ্রষ্টতা একটি অন্যতম উৎস, এজন্য এটাকে একটা অধ্যায় হিসেবে বিবেচনা করা যেতে পারে, এটাকে পথভ্রষ্টতার একটা দরজা হিসেবে বিবেচনা করা যেতে পারে। যেমনি ভাবে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে শিরকুল আসবাব, আমাদের পূর্বে একটি ক্লাসে আলোচনা ছিল শিরকুল আসবাবের উপর, সেখানে আমরা দেখেছি যে শিরকুল আসবাব অর্থাৎ কোন সবাব অথবা উপায় উপকরণ নির্ণয়ের ক্ষেত্রে যে শিরক হয়ে থাকে সেটা তাওহীদ বিরোধী কর্মকাণ্ডের একটি প্রকার। ঠিক তেমনি আজকে আমরা দেখব যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, নবী রাসূল এবং সৎকর্মশীলদের ব্যাপারে বাড়াবাড়ি, যেখান থেকে বিভিন্ন প্রকার শিরক, বেদাত এবং কুফরি বিষয়ের উদ্ভব হয়ে থাকে। ইতিপূর্বে আমরা দেখতে পাই যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের সবচেয়ে নিকটবর্তী যে উম্মা সেটা কি ঈসা আলাইহিসসালামের উম্মত। তারা ঈসা আলাইহিসসালামের ক্ষেত্রে বাড়াবাড়ি করে পথভ্রষ্ট হয়েছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে আহলে কিতাবদের উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, হে আহলে কিতাব তোমরা তোমাদের দ্বীনের মধ্যে সীমা লঙ্ঘন করো না, তোমরা বাড়াবাড়ি করো না, কেননা এই বাড়াবাড়ি থেকে তারা একজন মানুষ ঈসা আলাইহিস সালাম তাকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ করেছে এবং শিরকে লিপ্ত হয়েছে। তাদের এই বাড়াবাড়ি বিষয়টি আল কোরআনে তুলে ধরা হয়েছে কাদের জন্য, মূলত আমাদের জন্য। আল কোরআন ইহুদি ওরাও পাঠ করবে না, নাসারাও পাঠ করবে না, আল কোরআন পাঠ করছে মুসলিমরা। আল কোরআনে যখন আহলে কিতাবকে সম্বোধন করে তাদেরকে যখন তিরস্কার করা হয় তখন আমরা যেন মুসলিমরা মনে না করি যে এটা তো তাদের জন্য, এটা আমাদের জন্য নয়, না, বরং এই সতর্কবাণী আমাদের জন্য যেন আমরা তাদের কি না হই, আমরা তাদের অনুসরণ না করি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন প্রকার শিরক এবং বিদআতী কর্মকাণ্ডে আহলে কিতাবদের অনুসরণ করছি প্রতি পদক্ষেপে, যেমনটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাতাত্তাবিউন্না সানানা মান ক্বাবলাকুম, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী যে তোমরা তোমাদের পূর্ববর্তীদের পথের অনুসরণ করবে, শিবরান বিশিবরিন, প্রতিটি হাতের ব্যবধানে, শিবর বলা হয় এক হাত, প্রতিটি হাতের ব্যবধানে, ওয়াদিরাআন বিদিরাআইন, প্রতিটি গজের ব্যবধানে, মানে ইঞ্চি ইঞ্চি করে আমরা বাংলায় বলি, তেমনি ভাবে তোমরা তাদের অনুসরণ করবে, হাত্তা লাউ সালাকু জুহরা দাব্বিন লা সালাকতুমু, এমনকি তারা যদি গিরগিটির গর্তে প্রবেশ করে তাহলে তোমরা সেখানেও প্রবেশ করবে তাদের অনুসরণে, যে তারা গিরগিটির গর্তে ঢুকেছে আমরা ঢুকে দেখি সেখানে কি, আমাদের জন্য কি কল্যাণ আছে, নিশ্চয়ই কোনো কল্যাণ থাকতে পারে, গিরগিটির গর্ত মানে খুব সংকীর্ণ হয়, সেখানে ঢোকা কোনো সহজ কাজ নয়। এজন্য আল্লাহ রাসূল উপমা দিলেন যে তারা যদি গিরগিটির গর্তে ঢুকে তোমরা সেখানেও ডুববে। তখন সাহাবীরা জিজ্ঞেস করেন, কুন্না ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদা ওয়ান নাসারা, আপনি কি ইহুদি এবং নাসারাদের কথা বলছেন হে আল্লাহর রাসূল? তিনি বললেন, ফামান, ক্বালা ফামান, তারা ছাড়া আর কে? অতএব এটাই আজকে ঘটছে। ঈসা আলাইহিস সালাম তাকে নাসারা সম্প্রদায় তাকে আল্লাহর পুত্র বলে আখ্যায়িত করেছে। আজকে মুসলিম নামধারীদের মধ্যে আপনি পাবেন একদল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নূর দ্বারা তৈরি বলে দাবি করে। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর অংশ হিসেবে সাব্যস্ত করতে চাচ্ছে। নাসারারা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে, আমরাও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করি। মিলাদ অনুষ্ঠান, সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উদযাপন করা হয়। তাহলে দেখা যাচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হয়েছে। প্রতিটি বিষয়ে আজকে মুসলিমরা তাদের পূর্ববর্তী পথভ্রষ্ট জাতিগুলোর অনুসারী হচ্ছে, এবং এর উদাহরণ অনেক। আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করছি সৎকর্মশীলদের ব্যাপারে বাড়াবাড়ি, এর অনেক অনেক অনেক অনেক উদাহরণ আপনারা পাবেন। এর মধ্যে আমরা ঈসা আলাইহিস সালামের উদাহরণ দেখলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে বাড়াবাড়ি করা হয়, তাকে বলা হয় তিনি নূরের তৈরি, তার সম্পর্কে বলা হয় তিনি জীবিত, তার সম্পর্কে বলা হয় তিনি গায়েব জানেন, তার সম্পর্কে বলা হয় তিনি সবাইকে দেখছেন, মানুষের কাজকর্ম দেখছেন, তার সম্পর্কে বলা হয় তিনি মানুষের ডাক শুনতে পান। এমনিভাবে বিভিন্ন লোকের ব্যাপারে পথভ্রষ্টতা আছে। নূহ আলাইহিস সালামের জাতির মধ্যে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহের মধ্যে উল্লেখ করেছেন যে নূহ আলাইহিস সালামের জাতির যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা জনসাধারণকে বলছে, وقالوا لا تذرن آلهتكم, তোমরা তোমাদের যে সমস্ত আলিহা, তোমাদের যে সমস্ত মাবুদ আছে এগুলোকে তোমরা পরিত্যাগ করো না। ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا, এগুলো বিভিন্ন ইলাহের নাম, তাদের মাবুদের নাম, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর, এগুলো নূহ আলাইহিস সালামের জাতি যে সমস্ত মাবুদের ইবাদত করত তাদের নাম, তোমরা এগুলোকে পরিত্যাগ করো না। নেতারা জনসাধারণকে বলছে এই যে মাবুদগুলো, এই মাবুদগুলোর উৎপত্তি সম্পর্কে হাদিসের মধ্যে এবং তাফসিরের বর্ণনা থেকে জানা যায় যে এরা ছিল এর পূর্ববর্তী প্রজন্মে কিছু সৎকর্মশীল ব্যক্তি। তারা যখন মৃত্যুবরণ করল, নেককার, ভালো মানুষ, পরেজগার, তারা যখন মৃত্যুবরণ করলেন তখন শয়তান এসে তাদেরকে কুমন্ত্রণা দিল। কুমন্ত্রণা কি দিল? তোমরা এদের ইবাদত করো, একথা শয়তান বলেনি। কেননা শয়তানের একটা ট্রেনিং খুব ভালো আছে, শয়তান জানে যে পরিবর্তন একদিনে হয় না। আমরা অনেক সময় এটা ভুলে যাই, কিন্তু শয়তান এটা ভুলে না, পরিবর্তন ধীরে ধীরে আনতে হয়। সুতরাং আমরা অনেক সময় ধারণা করি যে একজন মানুষকে আমি একটি হাদিস শুনিয়ে দেব, সে সাথে সাথে নিজেকে সংশোধন করে নেবে, তাকে আমি কোরআনের আয়াত শোনাবো, সে সাথে সাথে আল্লাহর উদ্দেশ্যে সিজদায় পড়ে যাবে, তার সামনে আমি ইসলামের বিধিবিধানের একটা লিস্ট ধরিয়ে দেব, সে কাল থেকে পরিবর্তন হয়ে যাবে। এটা কিন্তু হয় না, এটা বাস্তবসম্মত নয়। এই জন্য আমরা দেখতে পাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদীর্ঘ 13 বছর শুধুমাত্র ইসলামের মৌলিক ব্যাপারে মানুষকে দাওয়াত দিয়েছেন। মৌলিক ব্যাপার তাওহীদ, রিসালা, আখিরা, বারবার বিভিন্নভাবে ইসলামী আকীদার যে মূল বিষয়গুলো আছে সেগুলোর তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এবং এই সময়টা শরীয়তের অনেক বিধান নাজিল হয়নি, শরীয়তের অধিকাংশ বিষয় পাওয়া যাবে, অধিকাংশ বিধানগুলো পাওয়া যাবে এর পরবর্তী যুগে। কেননা মানুষের পরিবর্তন ধীরে ধীরে হয়। আমরা যদি একদিনে পরিবর্তন আশা করি, একজনকে আমি দাওয়াত দিলাম, সে আমার দাওয়াত গ্রহণ করলো না, আমি বলে দিলাম যে ওর কপালে আর হেদায়েত নেই, আমি আর ওকে দাওয়াত দিয়ে সময় নষ্ট করব না, এটা কিন্তু সঠিক পদ্ধতি হবে না। কেননা পরিবর্তন যেমনিভাবে অধঃপতন ধীরে ধীরে হয়, অধঃপতন অপেক্ষাকৃত দ্রুত হয়, অপেক্ষাকৃত দ্রুত অধঃপতন ঘটানোটা আপনার সহজ। যেমন উঠতে কষ্ট, সিঁড়ি বেয়ে একটা উঁচু বিল্ডিংয়ে উঠতে, একটা পাহাড়ের উপর আপনি উঠুন, আপনার কষ্ট হবে, নামতে যান আপনি লাফ দিলে পড়ে যাবেন। অধঃপতন দ্রুত হয়, ওঠাটা আরেকটু ধীরে ধীরে হয়। কিন্তু শয়তান যখন অধঃপতন মানুষের ঘটাতে চায় তখন সে তাড়াহুড়ো করে না। সেই জন্য যখন এই সৎকর্মশীল লোকেরা, নূহ আলাইহিস সালামের জাতির এই সৎকর্মশীল লোকেরা যখন মারা গেল, সে প্রথমে এসে বলেনি যে এগুলো ইবাদত করো তোমরা, এই সমস্ত লোকেদের ইবাদত করো, তাদের উদ্দেশ্যে দোয়া করো, এ কথা সে বলেনি। সে এসে প্রথমে কি বলেছে আপনাদের জানা আছে? এদের মূর্তি তৈরি করো। কেন? এদেরকে দেখলে তোমাদের মধ্যে ইবাদতের উৎসাহ সৃষ্টি হবে। অনেক পজিটিভ কথা বলেছে যে এদের মূর্তি তৈরি করে তোমরা তোমাদের যে মসজিদ, তোমাদের যে ইবাদতের স্থান সেখানে রাখো, এদেরকে দেখলে ইবাদতের উৎসাহ বাড়বে। অসুবিধা কি? এমনি ভাবে শয়তান কিন্তু আসে মানুষের মধ্যে। এই জন্য শুরু হয় বিদা দিয়ে, কোন একটা অন্যায় অধঃপতনের সূচনা বিদাতের মাধ্যমে, পাপ কাজের মাধ্যমে, পরিসমাপ্তি শিরক এবং কুফুরের মধ্যে। একথা শয়তান বললো এবং মানুষের কাছে এটা পছন্দ হলো, লোকেরা এগুলোর মূর্তি বানালো, তারা কিন্তু এগুলোর ইবাদত করেনি, প্রথমেই তারা শিরকে লিপ্ত হয়নি, বিদাতে লিপ্ত হয়েছে। এরা যখন মৃত্যুবরণ করলো, পরবর্তী প্রজন্মে লোকেরা যখন আসলো, পরবর্তী প্রজন্ম এই মূর্তিগুলোকে দেখে তারা চিন্তা করলো যে এগুলো কেন তৈরি করা হয়েছিল। এই সময় শয়তান তাদেরকে প্ররোচনা দিল যে এগুলো তৈরি করেছে তোমাদের বাপদাদারা, এগুলো তৈরি করেছে এগুলোর ইবাদত করার জন্য, তারা এজন্য এগুলো তৈরি করেছে এগুলোর ইবাদত করা হবে। ফলে পরবর্তী প্রজন্ম মনে করতে শুরু করলো যে এগুলো ইবাদত করা বৈধ, এগুলোর ইবাদত করা ধর্মীয় কাজ। এমনি ভাবে তারা শিরকের মধ্যে লিপ্ত হলো পর্যায়ক্রমে। মূল কারণ সৎকর্মশীলদের ব্যাপারে বাড়াবাড়ি, সৎকর্মশীলদের ব্যাপারে সীমা লঙ্ঘন, সৎকর্মশীলদের প্রাপ্য মর্যাদা, নবী রাসূলদের প্রাপ্য মর্যাদা, অতিরিক্ত মর্যাদা তাকে দেয়া, তার মর্যাদার মধ্যে কম করা, যেমন অন্যায় বেশি করাও অন্যায় হবে। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সতর্ক করেছেন এই ব্যাপারে, লা তুতরুনি, তোমরা আমার প্রশংসার ব্যাপারে বাড়াবাড়ি করো না, কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, যেমনি ভাবে নাসারা ইবনু মারিয়াম অর্থাৎ ঈসা আলাইহিস সালাম তার ব্যাপারে যেভাবে নাসারা বাড়াবাড়ি করেছে, তেমনি তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না। ফা ইন্নামা আনা আব্দুহু, আমি তার বান্দা, আল্লাহর, আমি আল্লাহর বান্দা, আমি কেবলই আল্লাহর বান্দা। ফাকুলু, যদি আমার প্রশংসা করতেই চাও, যদি আমাকে সুন্দর বিশেষণে ভূষিত করতে চাও, আমার মর্যাদা দিতে চাও, ফাকুলু, বলো আব্দুল্লাহি ওয়া রাসূলু, আল্লাহর আব্দ, আল্লাহর বান্দা এবং রাসূল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বান্দা বলার মাধ্যমে একদিকে যেমন তার মর্যাদার ক্ষেত্রে সীমা লঙ্ঘনের পথ বন্ধ হয়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের মধ্যে তার কোনো অংশ নেই, তিনি একজন বান্দা, সৃষ্টির দিক থেকে আল্লাহ পাকের অন্যান্য দাসেদের সাথে তার পার্থক্য নেই, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভাবে তিনি সৃষ্টি করেছেন, তেমনি এই আব শব্দের মধ্যে প্রশংসাও আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান্দা বলার মধ্যে প্রশংসাও আছে। আব শব্দটি, এই যে সিফাত, এই যে বৈশিষ্ট্য, কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা শুধুমাত্র এতটুকু বলার দ্বারা তার প্রশংসা করা হয় না। কেন? কেননা সাধারণ অর্থে সকল সৃষ্টি আল্লাহ পাকের ইবাদ, ইবাদুল্লাহ, আল্লাহ পাকের দাস, সকলে কাফির হোক মুসলিম হোক, সে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস, আল্লাহ পাকের ইচ্ছার অধীন, আল্লাহ পাকের নিয়ন্ত্রণের অধীন, আল্লাহ পাকের রুবুবিয়াতের বাইরে সে নয়, আল্লাহ পাকের রাজত্বের বাইরে সে নয়। এই অর্থে সকল মানুষ আল্লাহ পাকের বান্দা, কিন্তু শুধুমাত্র এতটুকুর কারণে কেউ প্রশংসার যোগ্য হয় না। কিন্তু নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ পাক তার বান্দা হিসেবে আখ্যায়িত করেছেন, তখন তাকে প্রশংসা করার জন্য, এই জন্য বিশেষ বিশেষ ক্ষেত্রে তাকে বান্দা হিসেবে আখ্যায়িত করা হয়েছে, বিশেষ মর্যাদার স্থানে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আব্দিহিল কিতাব, সকল প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন। অতএব কিতাব নাজিল করার মতো মর্যাদা সম্পন্ন একটি কাজের কথা যখন আসছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান্দা, আল্লাহর দাস হিসেবে আখ্যায়িত করার তাৎপর্য কি? তার প্রশংসা করা। কেননা আল্লাহ পাকের বান্দাদের মধ্যে তিনি হচ্ছেন পরিপূর্ণ বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস হিসেবে তিনি, তার আব্দ হিসেবে তিনি এই উবুদিয়ার কাজকে পূর্ণতা দিয়েছেন, পূর্ণতা দান করেছেন, এই জন্য এই মর্যাদার স্থানে তাকে আব্দ হিসেবে উল্লেখ করা হয়েছে। তেমনি ইসরার ক্ষেত্রে রাত্রি ভ্রমণ, আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে রাত্রিভ্রমণ করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলা মসজিদুল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা রাত্রিভ্রমণ করিয়েছেন। এক্ষেত্রে তাকে কি বলা হয়েছে? আল্লাহর বান্দা বলা হয়েছে। এমনি ভাবে বিভিন্ন উল্লেখযোগ্য স্থানে আল কোরআনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বান্দা আল্লাহর দাস হিসেবে উল্লেখ করা, একদিকে যেমন তার ব্যাপারে বাড়াবাড়ির পথকে বন্ধ করেছে, তেমনি এর মধ্যে কি আছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারাফ, তার প্রশংসা, তার মর্যাদা এর মধ্যে রয়েছে। এই জন্য নবী মুহাম্মদ স্পষ্ট করে দিয়েছে যে আমার যদি মর্যাদা দিতে হয় তাহলে ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহর দাস এবং আল্লাহর রাসূল, তিনি আল্লাহর রাসূল, এর মধ্যেও তার মর্যাদা নিহিত আছে। অর্থাৎ তিনি যে সমস্ত সংবাদ দিয়েছেন সেগুলোকে স্বীকার করতে হবে সত্য বলে, তিনি যে সমস্ত নির্দেশ দিয়েছেন সেগুলোকে মানতে হবে, আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ না আমি হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি তার পিতা, তার পুত্র এবং সকল মানুষের চেয়ে আমি তার কাছে যতক্ষণ না অধিক প্রিয় হই ততক্ষণ তার ঈমান কি হবে না, পরিপূর্ণ হবে না। অতএব তাকে ভালোবাসা, এটা হচ্ছে রাসূল হিসেবে তার স্বীকৃতি দেওয়ার দাবি। এই ভালোবাসা হচ্ছে কিসের ভালোবাসা? আনুগত্যের ভালোবাসা। এই ভালোবাসা হচ্ছে আনুগত্যের ভালোবাসা, যেটা আনুগত্যের মাধ্যমে প্রকাশ পাবে। নতুবা আমি বললাম যে আমি আল্লাহর রাসূলকে সবকিছুর চেয়ে ভালোবাসি, আমার জীবনের চেয়েও ভালোবাসি, কিন্তু আমি তার আনুগত্য করলাম না, তাহলে এই দাবি কি হবে না? সত্য বলে প্রমাণিত হবে না। ভালোবাসার প্রকাশ পাবে আনুগত্যের মাধ্যমে। অতএব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য হচ্ছে আল্লাহর আনুগত্য, তার অবাধ্যতা হচ্ছে আল্লাহর অবাধ্যতা, এই সবকিছু হচ্ছে তার রাসূল হওয়ার দাবি, তাকে রাসূল হিসেবে মেনে নেওয়ার দাবি। তেমনি এমনি ভাবে তিনি নিষেধ করেছেন যে এমনি ভাবে নাসারা ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে বাড়াবাড়ি করেছে, তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না। কখনো তিনি কারো দ্বারা এরকমের কিছু হয়ে গেলে তিনি সংশোধন করেছেন তাৎক্ষণিক। যেমন এক ঘটনায় একটা ছোট্ট মেয়ে, সে ছড়া বলছে, ছড়া বলতে গিয়ে ছড়া মেলানোর সময় তো কবিরা কত কিছু বলে, মানুষ কত কিছু ছন্দ মেলানোর জন্য আপনার অনেক কিছু বলতে হয়, এটা হচ্ছে ছড়ার বৈশিষ্ট্য। ছড়া এবং কবিতা এবং গানের সবখানে আপনি খুব সঠিক অর্থ পাবেন এমনটি হয় না। এই জন্য আল কোরআন কিন্তু ভিন্ন ধর্মী। আল কোরআনে ছন্দ রাখতে গিয়ে অর্থে স্যাক্রিফাইস করতে হয়নি, কিন্তু কবিতার মধ্যে ছড়ার মধ্যে এটা হয়ে যায়। এই জন্য ওই একটি মেয়ে, ছোট্ট মেয়ে, সে ছড়া বলছে, ছড়ার মধ্যে বলে ফেলেছে ওয়াফিনা নবিয়ুন ইয়ালামু মা ফিগাদ, আমাদের মধ্যে একজন নবী আছেন যিনি কাল কি হবে এটা জানেন। সে কুফরি কথা বলেছে কিন্তু বুঝে বলেনি, বলতে চেয়ে বলেনি, ছড়া মেলানোর জন্য বলেছে যে আমাদের মধ্যে নবী আছেন তিনি আগামীকাল কি হবে এটা জানেন, অর্থাৎ ভবিষ্যৎ জানেন। আর আল্লাহ পাক কি বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি ঘোষণা দাও, তুমি বলে দাও মানুষকে, মানুষ যেন এরপরে পথভ্রষ্ট না হয়, কেননা মানুষ পথভ্রষ্ট হয়েছে এবং হচ্ছে। এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ জানেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, আল কোরআনের মধ্যে আছে, আল্লাহ পাক বলছেন তুমি বলে দাও ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, আমি যদি গায়ব জানতাম লাস্তাকসারতু মিনাল খায়র, আমি অনেক কল্যাণ অর্জন করতাম, ওমা মাসানিয়াসু, আমাকে কোনো অকল্যাণ স্পর্শ করতো না, যদি আমি গায়েব জানতাম আমার কোনো ক্ষতি হতো না। তো যাই হোক, এই ছোট্ট মেয়েটি এই কথা বলে ফেলেছে, আল্লাহ রাসূল সংশোধন করে দিলেন যে বাকি যা বলছিলে তুমি বলো কিন্তু এই কথা বলো না, এটা বাদ দাও। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে স্পষ্ট বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলুন হে নবী আমি তোমাদের মতো একজন বান্দা, আমি তোমাদের মতো একজন মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, পার্থক্য কি? ইউহা ইলাই, আমার প্রতি ওয়াহি করা হয়, এখানে আমার পার্থক্য। সাধারণ মানুষের সাথে নবী রাসূলদের পার্থক্য হচ্ছে ওয়াহির ক্ষেত্রে, এতটুকু তাদের মর্যাদা, তাদের কাছে আল্লাহর কাছ থেকে ওয়াহি আসে, আল্লাহর কাছ থেকে বাণী আসে। ইউহা ইলাই আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমার কাছে ওয়াহি করা হয় যে তোমাদের ইলাহ একক ইলাহ। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নূরের তৈরি দাবি করছে, অথবা যারা বলছেন তাকে সৃষ্টি না করা হলে মহাবিশ্ব সৃষ্টি হতো না, এগুলো তার মর্যাদার ব্যাপারে বাড়াবাড়ি। কেউ বলছে যে তিনি মৃত নন, তিনি জীবিত, তাকে মৃত বলা যাবে না, তাকে মৃত বললে বেয়াদবি হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তাকে বলেছেন যে তিনি মৃত্যুবরণ করবেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তুমি মৃত্যুবরণ করবে তারাও মৃত্যুবরণ করবে। ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, তোমার পূর্বে কোনো মানুষকে আমি চিরজীবন দেইনি। আফা ইম্মিতা ফাহুমুল খালিদুন, সুতরাং তুমি যখন মারা যাবে তারা কি, অর্থাৎ মুশরিকরা তোমাকে যারা অস্বীকার করেছে অবিশ্বাসীরা, তারা কি চিরঞ্জীব হবে তুমি যখন মৃত্যুবরণ করবে? ওয়া মুহাম্মাদ ইল্লা রাসূল, মুহাম্মদ রাসূল ছাড়া কিছুই নন। ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, তার পূর্বে আরো অনেক রাসূল তারা মৃত্যুবরণ করেছেন, তারা গত হয়েছেন। আফা ইম্মাতা, সুতরাং তিনি যদি মারা যান, আও কুতিলা, অথবা যদি নিহত হন, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তোমাদের পেছনে ফিরে যাবে? উহুদের যুদ্ধের প্রসঙ্গে নাজিল হয়েছে, যখন উহুদের যুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়লো, তখন কোন কোন সাহাবি তারা বলে উঠলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মৃত্যুবরণ করে থাকেন তাহলে আমরা কিসের জন্য লড়াই করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ধারণাকে সংশোধন করে দিলেন যে লড়াইয়ের উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা জিহাদের উদ্দেশ্য, অথবা আল্লাহর ইবাদতের উদ্দেশ্য হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার দিন, নবী এখানে উদ্দেশ্য নন। সুতরাং নবী যদি না থাকেন, যদি মৃত্যুবরণ করেন এবং তিনি মৃত্যুবরণ করবেন, তাহলে কি তোমরা পিছু হটবে, দিন পরিত্যাগ করবে? না। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন সাহাবীরা বিচলিত হয়ে পড়লেন এই ঘটনায়, এই ঘটনার শোকে, এই সংকটময় অবস্থায় তারা যখন বিচলিত হয়ে পড়লেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তিনি কি বললেন? মান কানা ইয়াবুদু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করত, ফা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, তাদের জন্য সংবাদ হচ্ছে মুহাম্মদ মৃত্যুবরণ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি আদব কায়দা কম জানতেন, নাকি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তার চেয়েও বেশি বুঝি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু চেয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আমরা কি বেশি বুঝি, নাকি তিনি আদব কায়দা কিছু কম ছিল, কোনো কমতি ছিল না আদব কায়দার? কিন্তু তিনি স্পষ্টত বলেছেন ইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, মুহাম্মদ মৃত্যুবরণ করেছে। এরপর আমরা তাকে মৃত বললে বেয়াদবি কেন হবে? এটাই সঠিক কথা। এই জন্য সাহাবিরা তাকে গোসল করেছেন, করিয়েছেন, দাফন করেছেন, কবরস্থ করেছেন। জীবিত মানুষকে তো এগুলো করতে হয় না। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত, আল কোরআনের ঘোষণার দ্বারা মৃত, এবং এখানে আমরা দেখলাম যে উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে মৃত বলেছেন, অতএব তাকে মৃতই বলতে হবে। এরপর যারা তাকে জীবিত বলতে চায়, তাদের এই ধারণা যদি এখানে সীমাবদ্ধ থাকতো তাহলে একটা কথা ছিল, কিন্তু এরপরে তারা তার জীবিত থাকার এই আকীদার পথ ধরে তারা আরো শিরকি আকীদার মধ্যে চলে যাচ্ছে। তারা বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সবকিছু দেখেন, তিনি সবকিছু শোনেন, তিনি সবকিছু দেখেন কেন বলতে পারবেন? একটা দলিল কোথায় আছে? জীবিত তিনি সবার আমল দেখছেন, সাক্ষ্য দিবেন। হ্যাঁ, এই তো আল্লাহ পাক বলেছেন ইন্না আরসালনাকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদান, আমি আপনাকে সাক্ষ্য হিসেবে, সাক্ষী হিসেবে পাঠিয়েছি। সাক্ষী কি না দেখে দেওয়া যায়? সাক্ষ্য এটা ওরা বলছে আর কি, আমরা বলবো যে হ্যাঁ দেওয়া যায়, এটাই আমরা বলবো, এটাই উত্তর। কিন্তু ওরা বলছে সাক্ষ্য কি না দেখে দেওয়া যায়? জীবিত না থাকলে তিনি সাক্ষী হবেন কিভাবে? এটা হচ্ছে মানে পথভ্রষ্টতার একটা মূলনীতি। পথভ্রষ্টের একটা মূলনীতি হচ্ছে স্পষ্ট দলিল বাদ দিয়ে অস্পষ্ট দলিল থেকে প্রমাণ নেয়া। আর হেদায়েতের মূলনীতি হচ্ছে জ্ঞানের ফাউন্ডেশন, জ্ঞানের মূল ভিত্তি হবে স্পষ্ট আয়াতগুলো, স্পষ্ট হাদিসগুলো। আর যেগুলো অস্পষ্ট, যেখানে দুটি অর্থের সম্ভাবনা আছে, একাধিক অর্থের সম্ভাবনা আছে, সেটাকে ব্যাখ্যা করবেন কিসের দ্বারা? স্পষ্ট আয়াতগুলোর দ্বারা। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, তিনি আপনার উপর কিতাব নাযিল করেছেন, মিনহু আয়াতুন মুহকামাত, এর মধ্যে কিছু আয়াত আছে যেগুলো সুস্পষ্ট, মুহকামাত, হুন্না উম্মুল কিতাব, এগুলো হচ্ছে কিতাবের ফাউন্ডেশন, মূল ভিত্তি। ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু আছে যেগুলো অস্পষ্ট। فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ, যাদের অন্তরে বক্রতা আছে, يَتَّبِعُونَ مَا تَشَابَهَ يَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ, তারা অস্পষ্টগুলো অনুসরণ করে থাকে, তারা অস্পষ্ট আয়াতগুলো অনুসরণ করে থাকে। কেননা অস্পষ্ট আয়াত থেকে তারা তাদের মন মতো অর্থ বের করে নিয়ে আসতে পারে। ওয়া আলাইকুম আসসালাম। যখন কোন আয়াতে দুটি অর্থ হয়, যেমন শাহিদ সাক্ষ্য, সাক্ষ্য দেখেও দেওয়া যায় না দেখেও দেওয়া যায়। সুতরাং তারা এখান থেকে দলিল নিয়ে আসলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত এবং সবার সব কাজকর্ম তিনি দেখছেন। অথচ অন্যান্য স্পষ্ট দলিল থেকে যেখানে জানা যাচ্ছে যে তিনি মৃত এবং তিনি শুনতেও পান না, দেখতেও পান না, গায়েব জানতেও পারেন না, সেই সমস্ত আয়াতকে তারা উপেক্ষা করে, এত এত আয়াতকে উপেক্ষা করে চলে গেল কোথায়? এই আয়াতের মধ্যে, যেখানে এর সপক্ষে কোনো দলিল নেই। মূলত আমরা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়েছি আল্লাহকে না দেখে, এটা কি সাক্ষ্য? শাহাদা। মোহাম্মদ আল্লাহর রাসূল এই সাক্ষ্য দিয়েছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে, ঠিক কি না? তেমনি আরো যুক্তি দেওয়া যায়, এই এই উম্মত, এই গোটা উম্মত সাক্ষী হবে কিয়ামতের দিন। কাদের উপর সাক্ষী দিবে? পূর্ববর্তী উম্মতের উপর। নূহ আলাইহিস সালাম আসবেন, আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবেন, তুমি কি দাওয়াত দিয়েছো তোমার জাতির কাছে, আমার বাণী তুমি পৌঁছেছো? নূহ আলাইহিসসালাম বলবেন যে হ্যাঁ আমি পৌঁছেছি, আমি ইসলামের দাওয়াত, আমি ওয়াহী পৌঁছেছি। তখন তার জাতি অস্বীকার করবে যে না, আমাদের কাছে কোনো নবী আসেনি, রাসূল আসেনি, আমরা কোনো দাওয়াত টাওয়াত পাইনি, কেউ আসেনি আমাদের কাছে। তখন আল্লাহ পাক নূহ আলাইহিসসালামকে জিজ্ঞেস করবেন, তোমার সাক্ষী কে হবে? তিনি বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা সাক্ষ্য দেব যে হ্যাঁ নূহ আলাইহিসসালাম এসেছেন, 950 বছর দাওয়াত দিয়েছেন, বিভিন্ন ভাবে দাওয়াত দিয়েছেন, দিনে রাতে প্রকাশ্যে গোপনে। দাওয়াত শুনে তারা কি কি করত? মুখ ঢেকে ফেলত, আরো কি কি করত, এগুলো আমরা বলে দিতে পারবো। এরপর কি হলো গোটা ঘটনা আমরা বলে দিতে পারবো। কিসের ভিত্তিতে আমরা বলবো? আমরা কি দেখেছি? তাহলে তো আমাদেরকে অতীতে জীবিত থাকতে হয়, যদি দাওয়াত দেওয়ার জন্য সাক্ষ্য জরুরি হয় তাহলে বলতে হবে যে উম্মতে মুহাম্মদ, তাহলে অতীতকাল থেকে জীবিত থাকতে হবে, পূর্ববর্তী সকল নবীর কর্মকাণ্ড, তার উম্মতের কর্মকাণ্ড দেখে আসতে হবে। কিন্তু তেমনটি হয়নি। তাহলে আমরা সাক্ষ্য দিব কিসের ভিত্তিতে? আল কোরআন এবং হাদিসের মাধ্যমে যে জ্ঞান আমাদের কাছে এসেছে সেই জ্ঞানের ভিত্তিতে সাক্ষ্য দিব। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী হবেন কিসের ভিত্তিতে? আল্লাহ পাক তাকে যে জ্ঞান দিবেন, যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের ভিত্তিতে তিনি সাক্ষ্য দিবেন। সুতরাং সাক্ষ্য দেওয়ার জন্য জীবিত থাকা অথবা দেখতে পারা জরুরি নয়, শর্ত নয়। অতএব এর মধ্যে আসলে কোনো দলিল নেই। নবী মুহাম্মদ শাহিদ, সাক্ষী হওয়া, এর মধ্যে তার জীবিত থাকারও দলিল নেই, তার সবকিছু দেখতে পাওয়া শুনতে পাওয়া এগুলোর দলিল নেই। কিন্তু তারা এই কথাগুলো বলছে। এরপর তারা বলছে নবী মুহাম্মদ সবকিছু শুনতে পান। কেন শুনতে পান? কারণ হাদিসের মধ্যে এসেছে তিনি কবরে শুয়ে সালামের উত্তর দেন। এটা আছে হাদিসের মধ্যে? আছে, আছে। এবং এই হাদিসটাই তাদের বিপক্ষে দলিল। এই হাদিস, যারা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু শুনতে পান এবং তিনি জীবিত, এই হাদিস তাদের বিপক্ষে দলিল, পক্ষে নয়। কারণ হাদিসের মধ্যে এসেছে মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, যখনই কোনো মুসলিম আমার উপর সালাম দেয়, চা লাগবে কয় কাপ? কেউ ঘুমালে চা খেতে হবে। হ্যাঁ, যারা যারা ঘুমাবে তাদের জন্য আমি এখন চা আনতে বলবো, আমি গুনে রবিউলকে অর্ডার দিব, রবিউল চা নিয়ে আসবে। হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে মা আমিন আহাদিন ইউসাল্লিমু আলাই, যখনই কোনো মুসলিম আমাকে সালাম পেশ করে আমার প্রতি, ইল্লা রাদাল্লাহু আলাইয়া রুহি, তখনই আল্লাহ পাক আমার রূহ আমার দেহে ফিরিয়ে দেন, ফা আরুদ্দা হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, যেন আমি তার সালামের উত্তর দিতে পারি। তাহলে এই হাদিসটা প্রমাণ করছে যে রূহ সবসময় কি হয়, তার দেহে থাকে না, রূহ থাকে না, ফিরিয়ে দিতে হয় যেন তিনি সালাম দিতে পারেন। তাহলে এর দ্বারা তাকে জীবিত পাওয়া গেল না মৃত পাওয়া গেল? মৃত পাওয়া গেল। এরপর এই সালামকে তিনি শুনতে পান। অন্য হাদিসে এসেছে ইন্না লিল্লাহি ফিল আরদি মালাইকাতুন সাইয়াহিন, আল্লাহর কিছু ফেরেশতা আছে পৃথিবীতে, তারা ভ্রমণ করছে, ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, তাদের কাজ হচ্ছে আমার উম্মতের কাছ থেকে সালাম নিয়ে আমাকে পৌঁছে দেয়া। তাহলে দেখা যাচ্ছে তিনি সালাম শোনার জন্য তিনি ফেরেশতাদের মুখাপেক্ষী, ফেরেশতারা এই সালাম নিয়ে এসে তার কাছে পৌঁছাচ্ছে এবং তারপর আল্লাহ পাক রূহ ফিরিয়ে দিলে তখন তিনি এটার জবাব দিতে পারেন। তাহলে তিনি সব শুনতেও পাচ্ছেন না, তিনি জীবিতও নন এবং সব জানতেও পারছেন না। তিনি যদি সব শুনতেন, সব জানতেন, তাহলে ফেরেশতার প্রয়োজন ছিল না। তিনি যদি জীবিত থাকতেন, রূহ ফিরিয়ে দেওয়ার প্রয়োজন ছিল না। অতএব এই জন্য মূলনীতি হচ্ছে কবরে কেউ শুনতে পায় না। ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, যারা কবরে আছে তুমি তাদেরকে শোনাতে পারবে না। এটা হচ্ছে জেনারেল মূল প্রিন্সিপাল, এক্সেপশন যদি কোথাও আসে সেটা এক্সেপশন, মূল নীতি কবরবাসী শুনতে পায় না। কিছু এক্সেপশনের কথা হাদিসের মধ্যে এসেছে, যেমন দাফন করার পরপর লোকেরা যখন ফিরে যায় সেই পদশব্দ শুনতে পায় মৃত ব্যক্তি, এটা এক্সেপশন, ওই অবস্থায় শুধুমাত্র পদশব্দ সে শুনতে পাচ্ছে, এটাকে জেনারেলাইজ করা যাবে না, এটাকে সাধারণভাবে সব ক্ষেত্রে প্রযোজ্য বলা যাবে না। সুতরাং সাধারণ মূল নীতি হচ্ছে কবরে যারা আছে তারা শুনতে পায় না, নবী হোক রাসুল হোক অথবা সাধারণ মানুষ। এরপর সৎকর্মশীলদের ব্যাপারে যে বাড়াবাড়ির কথা আমরা বলছি, এর সাথে সম্পর্কিত এবং আজকে আলোচনার শেষ বিষয়বস্তু, সেটা হচ্ছে কবর। কবরকে ঘিরে যে সমস্ত ইসলাম বিরোধী কার্যকলাপ সংগঠিত হয়, তাওহীদ বিরোধী কার্যকলাপ এবং শিরক বিদআত যেগুলো কবরকে ঘিরে হয়ে থাকে, এর সাথে সৎকর্মশীলদের ব্যাপারে বাড়াবাড়ির একটা সম্পর্ক আছে। কারণ মানুষ সৎকর্মশীলদের মর্যাদা সম্পর্কে ভ্রান্ত ধারণার কারণে তারা সৎকর্মশীলদের যে কবরগুলো আছে সেই কবরে গিয়ে তারা দোয়া করে, অথবা সেখানে কোনো ইবাদত করে, সেখান থেকে বরকত নেওয়ার চেষ্টা করে, অথবা সরাসরি কবরবাসীর ইবাদত করার মাধ্যমে তারা কল্যাণ হাসিলের চেষ্টা করে। অতএব একদিকে এটা সম্পর্ক হচ্ছে সৎকর্মশীলদের মর্যাদায় বাড়াবাড়ির সাথে, অপর দিকে এর সম্পর্ক হচ্ছে কবরস্থানকে সৌন্দর্যমণ্ডিত করা, কবরকে সৌন্দর্যমণ্ডিত করা, উঁচু করা, কবরকে ইবাদতের স্থান হিসেবে বাছাই করা এই বিষয়টির সাথে। এই জন্য এই সম্পর্কে খুব স্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে হাদিসের মধ্যে আর কোরআনে, আমরা খুব স্পষ্ট নিষেধাজ্ঞা দেখতে পাই। কবরকে প্রথমত, কোনো কবরকে উঁচু করা বা সজ্জিত করা অথবা রং করা অথবা এর উপরে কোনো কিছু নির্মাণ করা, গম্বুজ হোক অথবা চারিদিকে কিছু দেয়া, দালান নির্মাণ করা ইত্যাদি, এই সব কিছু নিষিদ্ধ। এই জন্য হাদিসের মধ্যে এসেছে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন একজন ব্যক্তিকে, আল হাইয়াজ আল আসাদি, আবুল হাইয়াজ আল আসাদি, তাকে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আলা আবাসুক আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাকে সেই কাজে পাঠাবো না যেই কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছিলেন? সেটা কি কাজ? আল্লা তাদা তিমসালান ইলা তামাসতা, কোন মূর্তিকে ধ্বংস না করে ছেড়ে আসবে না, ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, কোন উঁচু কবরকে সমান না করে ছেড়ে আসবে না। যদি কোনো কবরকে উঁচু পাও, অন্যান্য কবরের তুলনায় উঁচুতে আছে, উচ্চতার দিক থেকে হোক অথবা সাজসজ্জার দিক থেকে হোক, তাকে সমান না করে ছেড়ে আসবে না। কার নির্দেশ? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, অর্থাৎ হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর কবর এখন হচ্ছে শিয়াদের ইবাদতের প্রাণকেন্দ্র। এই আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন যে কোনো কবর তুমি সমান না করে ছেড়ে আসবে না। সুতরাং কেউ যদি তাকে ভালোবাসে, কেউ যদি আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসে, তাহলে তার কবরটা আগে সমান করা দরকার। যদি সত্যি তাকে ভালোবাসার, তার প্রতি রেসপেক্ট শো করার দাবিদার কেউ হয়, তাহলে তার কবর সমান করা দিয়ে এটা শুরু করতে হবে, শুরু করা উচিত। কারণ স্বয়ং নবী সাল্লাল্লাহু তাকে এই নির্দেশ দিয়েছিলেন। অতএব এখানে কবর সমান করা বলতে একটা শরীয়তসম্মত পরিমাণ আছে, এক হাত এতটুকু উঁচু করা, এটা সুন্নাহ। এর বেশি উঁচু না করা এবং অন্যান্য কবরের তুলনায় কোনো একজন ব্যক্তির কবরকে বিশেষভাবে একটু সুসজ্জিত করা নিষিদ্ধ ইসলামে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুকালে তিনি বলছেন, উম্মতকে সতর্ক করছেন আবারো ইহুদি এবং নাসারাদের কথা বলে, লা'আনাল্লাহুল ইহুদ ওয়ান নাসারা, আল্লাহ পাককে লানত ইহুদি এবং নাসারাদের উপর, ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীর কবরকে ইবাদতের স্থান বানিয়েছে। মৃত্যুকালে এটা বললেন কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কেননা তার মৃত্যু সন্নিকটে, অতএব আমার মৃত্যুর পর আমার কবরকে তোমরা ইবাদতের স্থান বানিও না। এর কারণে আল্লাহ পাক ইহুদি এবং নাসারা আল্লাহ পাকের লানত। তারপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, লাউলা যালিকা উবরিজা কবরহু গায়র আনহু খুশিয়া আন ইত্তাখাযা মসজিদা, যদি এই নির্দেশ না দেওয়া হতো, আল্লাহ রাসূল এই নির্দেশ না দিতেন, তাহলে তার কবর হতো উন্মুক্ত স্থানে, গণকবরস্থানে, মুসলিমদের অন্যান্য কবরের মধ্যে প্রকাশ্যে খোলা স্থানে তার কবর হতো, কিন্তু ভয় করা হলো যে তার কবরকে মসজিদ বানাবে মানুষ। মসজিদ অর্থ এখানে আমরা যে মসজিদ বুঝি সেই অর্থে শুধু নয়, ইবাদতের স্থান অর্থে। এই ভয়ে তার কবর হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের চার দেয়ালের মধ্যে, যেন মানুষ সেখানে গিয়ে ঈদ না করে, সেখানে গিয়ে মানুষ যেন উৎসব না করে, সেখানে সলাৎ আদায় না করে, সেখানে গিয়ে কবরের কাছে না চায়। এবং এই জন্য এখনো আলহামদুলিল্লাহ এখানে পুলিশ দিয়ে মুসলিমদেরকে কবর থেকে একটু দূরত্বে রাখা হয়েছে এবং সেখানে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয় না। কেউ মাইন্ড করতে পারে সেখানে গেলে যে আমি তো দাঁড়াতেই পারলাম না, ঠিক মতো সালামই দিতে পারলাম না, পুলিশ আমাকে দেখে এত খেপে গেল কেন, পুলিশ আমাকে খালি এখান থেকে ভাগাচ্ছে কেন, কেউ রাগ করতে পারে। আসলে এটা ভাগাচ্ছে কারো উপর রাগের কারণে নয়, তারা যেন শিরকে লিপ্ত না হয়। মুসলিমদেরকে এখন পুলিশ দিয়ে শিরক থেকে দূরে রাখতে হয়। আমাদের ইমান এত দুর্বল যে পুলিশ দিয়ে মুসলিমদেরকে তাওহীদের উপর ধরে রাখতে হয়, যেন তারা সেখানে গিয়ে কোনো শিরকি কাজ করতে না পারে, কোনো বিদাতি কাজ করতে না পারে। এমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি অন্য হাদিসে নিষেধ করেছেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইত্তাখিযুনা কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। এই হাদিসের মধ্যে এসেছে যে পূর্ববর্তীরা তাদের নবী এবং সৎকর্মশীল, নবী এবং সৎকর্মশীলদের কবরগুলোকে তারা মসজিদ বানাতো, ইবাদতের স্থান হিসেবে গ্রহণ করতো। আলা ফালা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, তোমরা এটা করো না। ইন্নি আনহাকুম আন যালিক, আমি তোমাদেরকে এই কাছ থেকে নিষেধ করছি। অন্য হাদিসে এদেরকে সর্বনিকৃষ্ট বলা হয়েছে, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। ইন্না মিন শিরারিন নাসি মান তুদরিক হুসাআতু ওয়া হুম আহয়া, দুই প্রকার লোকের কথা বলা হয়েছে, তারা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। একদল হচ্ছে যারা জীবিত থাকতে কিয়ামত হবে, আর দ্বিতীয় দল ওয়ামাই ইত্তাখিযুল কুবুর মাসাজিদা, যারা কবরকে ইবাদতের স্থান বানায়, তারা নিকৃষ্ট সৃষ্টি, মানুষের মধ্যে নিকৃষ্টতম মানুষ হওয়ার কারণ কি? কেননা তারা একা নয়, একজন দুজন নয়, গোটা জাতিকে শিরকের অতলে নিয়ে যায়। আজকে আমরা যেরকম দেখতে পাচ্ছি গোটা জাতি শিরকের মধ্যে লিপ্ত কেন, এই ধরনের লোকগুলোর কারণে। হ্যাঁ, আমি সুযোগ দিব ইনশাল্লাহ, প্রশ্নের সুযোগ দিব। তাহলে তাদের উপর আল্লাহ পাকের লানত। নবী সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন হাদিস, আরো বহু হাদিস আছে, এগুলোতে নিষেধ করেছেন যে কবরস্থানকে যেন মানুষ ইবাদতের স্থান না বানায়। এমনকি কবরস্থানে সালাত বিশুদ্ধ নয়। আপনি কবরে গিয়ে, কবরস্থানে গিয়ে, গোরস্থানে গিয়ে, আজিমপুর গোরস্থানে গিয়ে আপনি যদি আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়েন, আপনার নামাজ হবে না, নামাজ বিশুদ্ধ নয়। ইন আল আরদু কুল্লুহা মসজিদ ইল্লা আল মাকবারাতু ওয়াল হাম্মাম, গোটা পৃথিবী মসজিদ, দুটো জায়গা ছাড়া, কবরস্থান এবং গোসলখানা। দেখুন, কবরস্থান আর গোসলখানা এক, এখানে এক করে দেওয়া হয়েছে দুটাকে। টয়লেটে যেমন আপনার নামাজ হবে না, এমনি কবরস্থানে আপনার নামাজ হবে না। আর এখন টিভি চ্যানেলের মধ্যে দেখা যায় যে কবর জড়িয়ে ধরে আদর করতেছে, না, কবর জড়িয়ে ধরে গিয়ে আদর করছে বিদেশে গিয়ে, কবরের প্রতি তার কি পরিমাণ ভালোবাসা। আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন কবর সমান করে দাও, সে সেই কবরস্থে কবরের উপরে দালান হয়েছে, সে দালান জড়িয়ে ধরে সে কবরকে আদর করছে, কবরস্থানে ইবাদত করছে, অথচ কবরস্থানে নামাজ বিশুদ্ধ হবে না। আপনি যদি সে জোহরের নামাজ পড়েন গিয়ে এর মধ্যে, আজিমপুর গোরস্থানে আপনি দাফন করতে গিয়েছেন, জোহরের সময় সালাতের ওয়াক্ত হয়েছে, আপনি জোহরের নামাজ পড়লে আপনার নামাজ হবে না, রিপিট করতে হবে নামাজ। এমনকি কবরের দিকে নামাজ হবে না আপনার, কবরের দিকে মুখ করে লা তুসাল্লু ইলাল কুবুর, আল্লাহ রাসূল নিষেধ করেছেন কবরের দিকে নামাজ পড়বেন না। সামনে কবর আছে, আপনি কবরের দিকে নামাজ পড়ছেন, আপনার নামাজ হবে না। এত সতর্কতার কারণ কি? কেননা কবর হচ্ছে শিরকের উৎস, এই জন্য এত সতর্কতা, এত কড়াকড়ি। এরপর তাহলে এই জন্য মসজিদ, কবরস্থানে মসজিদ হলে সেই মসজিদে নামাজ হবে না, মসজিদের ভিতর কবর থাকলে সেই মসজিদে নামাজ হবে না। যে কোনো স্থানে নেমে নামাজ পড়ার আগে দেখে নেবেন যে ভিতরে কবরটা ওর আছে কিনা, কবর থাকলে মসজিদে নামাজ পড়েন না, রাস্তায় এসে নামাজ পড়বেন। এখন কেউ বলতে পারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতর কবর কোত্থেকে আসলো, সেই কবরের উপর সবুজ গম্বুজ আছে, এটা কি দলিল নয় যে মসজিদের ভিতর কবর থাকতে পারে? এটা কি দলিল নয় যে মসজিদের উপর গম্বুজ, কবরের উপর গম্বুজ দেওয়া যায়? না, দলিল নয়। মক্কা মদিনায় যা কিছুই হয় সেটাই শরীয়তের উৎস, এটাকে বললো আমাদের কাছে মূলনীতি খুব পরিষ্কার। দলিল হচ্ছে আল কিতাব ওয়া সুন্নাহ, কিতাব এবং সুন্নাহ আমাদের দলিল। মক্কা মদিনায় যদি ইসলাম বিরোধী কাজ হয় সেটাকেও প্রত্যাখ্যান করতে হবে। অতএব এই যে কবর মসজিদের ভিতরে ঢুকেছে এবং এর উপর সবুজ গম্বুজ হয়েছে, এই দুটো কাজের কোনোটি ঠিক হয়নি, এবং এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার সাহাবীদের অনুমতিক্রমে হয়নি। নবী সাল্লামের কবর হয়েছে আয়েশ রাদিয়াল্লাহু আনহার ঘরে, সেটা মসজিদের অংশ ছিল না। পরবর্তীতে মসজিদ এক্সটেনশন করতে গিয়ে সেটা মসজিদের ভিতর চলে এসেছে, এটা হওয়াটা উচিত হয়নি, এটা অন্যায় হয়েছে। এবং সে সময় আলেমগণ এটা নিষেধ করেছিলেন, কিন্তু খলিফা সেটা শোনেননি, সেটা তার ব্যাপার, সেটা তার হিসাব, তার জবাবদিহিতা, তার ইজতিহাদ। কিন্তু এটা ঠিক হয়নি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজ হবে না? হবে, কেননা এই মসজিদে বিশেষ ফজিলত প্রমাণিত, যেখানে একটি সালাত আদায় করলে 1000 সালাতে কি হয়, সমান হয়। অতএব এই বিশেষ ফজিলতের কারণে এখানে আপনার সালাত আদায় বিশুদ্ধ হবে, এটা এক্সেপশন, নতুবা কবর আলা মসজিদে নামাজ হবে না। এবং ওই গম্বুজের ব্যাপারও একই ব্যাপার, হিজরি সপ্তম শতকে এই গম্বুজ নির্মাণ করা হয়, সেটাও অন্যায় ছিল, সেটা ভুল হয়েছে, অনুচিত ছিল, এবং এটা কোনো দলিল নয়। বরং দলিল হচ্ছে এতক্ষণ যে হাদিসগুলো আমরা বললাম, সেগুলো হচ্ছে দলিল। এই কথা বলে আমার মূল আলোচনা এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন আপনার প্রশ্ন জীবিত, হ্যাঁ হ্যাঁ, মানে যেখানে শহীদদেরকে জীবিত বলা হচ্ছে এবং কোন কোন হাদিসে নবী রাসূলকে জীবিত বলা হয়েছে, এটা হচ্ছে মৃত্যুর পরবর্তী যে জীবন, বারজাখের জীবনের হায়াত, সেটা এই পৃথিবীর জীবনের হায়াতের মতো নয়, সেটা ভিন্নধর্মী হায়াত। এবং সেটা কেমন সেটা আমরা জানি না, সেটা একরকম জীবন, কিন্তু পার্থিব অর্থে তারা মৃত। এখন সমন্বয় করতে হবে, আপনার এখানে সমন্বয়, অন্যখান থেকে জানা যাচ্ছে যে তারা মৃত, অন্যান্য দলিল থেকে জানা যাচ্ছে তারা মৃত, আবার এখানে বলছে মৃত বলো না, তার মানে কি অর্থে? এই অর্থে মৃত বলো না যে তারা কোনো কিছু টের পায় না, তাদের কোনো অনুভূতি নাই, জড় বস্তু, যেমন অর্থে আপনার জড়বাদীরা বলে থাকে, সেই অর্থে বলো না, তাদেরও এক প্রকার জীবন সেখানে আছে, কিন্তু এটা এই অর্থে নয় যে তাদের ওই জীবন পৃথিবীর জীবনের মতো, এই অর্থে নয়।